আল্লাহ রাব্বুল আলামিনের মহাপাপ, তার পরিণতি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক জাহান্নাম, নাউযু বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ثلاثه لا يكلمهم الله يوم القيامه ولا ينظر اليهم ولا يزكيهم ولهم عذاب اليم। তিন ব্যক্তির সাথে আল্লাহ পাক কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, বরং তাদেরকে ভীষণ শাস্তি দেবেন। এই হাদিসে এর মধ্যে থেকে একজন আল মুসবিল, ইসবাব শব্দের অর্থ হচ্ছে টাকুর নিচে কাপড় ঝুলিয়ে রাখা। আপনারা একটু কষ্ট করে টাকুর উপরে প্যান্ট তুলে তুলে প্যান্ট তুলে নেবেন, পারবেন? প্যান্টটা টাকুর নিচে না রেখে উপরে তুলে নিন, নিচে রাখবেন না। আচ্ছা, এরকম কিছু লোক এখানে আছে যারা টাকুর নিচে কাপড় ঝুলে না, আছে কিনা? নাই, যা আছে একটু হাত দেন লিখে। আচ্ছা, দেখো কিছু মানুষ আছে, আলহামদুলিল্লাহ, তাহলে বেশিরভাগ নেই। আপনারা একটু কষ্ট করে টাকনু নিচে ঝুলাবেন না, উপরে ঝুলাবেন, না আসফালা উপর পর্যন্ত রাখবেন, না আসফালা মিনাল কাআবাইনি মিনাল ইজাম ফাফিন নার। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, টাকনুর নিচে যে অংশে কাপড় ঝুলানো থাকবে সে অংশটি জাহান্নামের আগুনে পুড়বে। যেটা মাসবিল মুসবিল বুঝলাম। আরেকটা হচ্ছে আল মান্না, যে পূজা দেবে। আচ্ছা, আপনি কেন পূজা দেবেন? আপনি যা পেয়েছেন আপনাকে কে দিল? আল্লাহ। আপনি যে আরেকজনকে দিয়েছেন এটা কেন দিলেন? আল্লাহ নির্দেশ, আনা তার হক আদায় করার জন্য দিয়েছেন, আনা আমার এই ইবাদত সম্পাদন করার জন্য দিয়েছেন। মানে আমি ওকে দিলাম সাদাকা হিসেবে, তাই না? সাদাকা, সাদাকা দিলাম, আল্লাহ এটা কবুল করুন। আল্লাহ এবারে আপনি সাদাকা দিয়ে আমার পূজা দিচ্ছেন, সাদাকা হয়ে না। আল মুসবিল আল মান্নান, আর আরেকজন বল মুনফিক সিলাতাহু বিল হালিক আল কাযিব, যে মিথ্যা কসম করে আসবাবপত্র বিক্রি করে, ব্যবসাপত্র বিক্রি করে। আপনাদের মধ্যে থেকে এখানে অনেকেই ব্যবসায়ী আছে, খবরদার, বেশি লাভ দেখাবার জন্য অথবা বেশি লাভ করার জন্য অথবা কোম্পানির কর্তৃপক্ষকে বেশি মুনাফা দেখাবার জন্য মিথ্যা কসম হয়ে বিক্রি করবেন না, সমস্ত হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। হালকা দুনিয়ার ফায়দা 1,000, 2,000, 10,000, অথবা 10 কোটি টাকা, 10 কোটি মনে হন, 10 কোটি মিথ্যা কামাই, মিথ্যা বলে আপনি 10 কোটি টাকা কামাই করে নিলেন। আচ্ছা, পরবর্তীতে যখন কবরে যাবেন 10 কোটি আপনার সাথে যাবে? মুশকিল, কবরে যাওয়ার পরে মিলে যাবে, তো কি করবে? ইয়াল্লাহ ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিবে, কিন্তু আমরা আরেকজনকে স্মরণ করিয়ে দিব না অথবা পূজা দিব না। আমাদের মধ্যে সবার মধ্যে হয়তো এই দুই আছে কিনা, ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ, আল্লাহকে বলো আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়ত দিন, আমাদের মধ্যে ত্রুটি আছে আল্লাহ ওই ত্রুটি দূর করে দাও, বড় মুশকিল। আল্লাহ বলছেন মিন আইয়ি শাইইন খালাকা, আল্লাহ তাকে এই মানুষকে এই ইনসানকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন সবাই জানি আমরা, বর্তমানে সে পূর্বেন্দু থেকে, তাই না? নিত্য থেকে। মিন আইয়ি শাইইন খালাকা, এ তুমি তো কিছুই ছিলে না, কিন্তু ওই হালকা এক পানি থেকে আস্তে আস্তে করে বড় হয়ে এই সব তোমাকে কে করলো? মিন নুতফাতিন খালাকাহু, শুক্রবিন্দু থেকে তোমাকে সৃষ্টি করেছেন, ফাকাদারাহু, আর তোমার তাকদীর নির্ণয় করেছেন। কিন্তু এর তফসীর আমি দুভাবে করেছেন, শেখ রাজাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলছেন তার তকদির এরকম, মায়ের পেটে কয়েক স্তর তার রেখেছেন, মায়ের পেটে নুতফাকে বীর্য, প্রথমে বীর্য, তারপরে কি জমাট রক্ত, তাই না? তারপরে কি হ্যাঁ গোষ্ঠের টুকা, এরকম করে পরিবর্তন ঘটে বীর্যের, তারপরে আস্তে আস্তে করে মানুষ পূর্ণাঙ্গ রূপ ধারণ করে, বলেন সুবহানাল্লাহ। কে করে এটা? আবার এর তো স্মৃতি প্রেকৃতি রহমতুল্লাহ যে কিতাব আমার সামনে, তিনি বলেছেন আল্লাহ তকদির নির্ণয় করেছেন, তার সময় কত দিন, তার আজল কত দিন, ঠিকই তো, সে কতদিন পৃথিবীতে থাকবে, মায়ের পেটে থাকবে কিনা। অনেকে দেখবেন বাচ্চা চার মাস হলো, তো চার মাস হওয়ার পরে রূপ চলে আসে, এগু আছে পাঁচ মাস পর শেষ হয়ে যায়, হয় না, সাত মাস পর শেষ হয়ে যায়, আট মাস পর শেষ হয়ে যায়, নয় মাস বাচ্চা জন্ম দিবে কালকে, আজকে মারা যায়। সুবহানাল্লাহ, আল্লাহ সব লিখে রেখেছেন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদদারাহু, আচ্ছা আপনার রিজিক কতটুকু লিখে রেখেছেন কিনা, বেশি গণনা করতে পারবেন না, ওই যা যা আল্লাহ লিখেছেন। অতএব আপনি চেষ্টা করুন, চেষ্টা করবেন, কিন্তু এরকম না আল্লাহ অন্যান্য সব বিধান বাদ দিয়ে শুধু ইয়া ফুরুস ইয়া ফুরুস ইয়া ফুরুস নমাজ নাই, আপনি বাহানা করে ভোজন নমাজ পড়েন, বলেন সবই ঠিক আছে কিন্তু ভোজনটা পড়তে পারি না, বললেন না কেমন করেন, সব ঠিক কাম সলাশ বলে করতে পারি না, ভোজন নমাজ রাত্রে দুইটা পর্যন্ত ডিউটি হয় না, এটি বলে বেশিরভাগ একজন বলে না দুইজন বলে অনেক। আচ্ছা দেখেন তো এই মার্কেটে আপনি যান, মাগরিব এশা সালাতে মসজিদ প্রায় ফুল থাকে, ফুল না থাকলেও ফুল অনেক, ঠিক না। আচ্ছা এইসব লোকজনই তো ভোজনের সময় থাকে, আসলে তো ভোজনের সময় নাই, এক কথা কোনো কোনো মসজিদে ওই সেদিন আমাকে এক ভাই বললো এখানে আবু আব্দুল্লাহ মসজিদ ওই যে মোটা ইমাম লম্বা বলছে আগে এখানে দুই কাতার তিন হাজার চার কাতার হতো ভোজনের সময়, এখন নাকি সাতজন আটজন হয়, অন্য হয় না আমাকে সুদানি ভেবে দিল, এখন তো কি অবস্থা, হাসবুল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আল্লাহ আমাদের হেফাজত করুন। তো আপনি কি আল্লাহকে বললেন আল্লাহ চার ওয়াক্ত সালাত তো পড়লাম কিন্তু ঘুমের কারণে ভোজনের নামাজটা পড়তে পারিনি, আপনি কি তা আল্লাহকে বললেন, এই ভোজন আল্লাহ কবুল করবে নাকি, ভয় কর আল্লাহকে, মুসলিমের বাচ্চা তুমি, তুমি তোমার বিশ্বাস রয়েছে আল্লাহ আছে, তোমার বিশ্বাস আছে আখরাত আছে, আছে কিনা, তোমার বিশ্বাস আছে কবর আছে, তোমার বিশ্বাস আছে কবরে তিনটি প্রশ্ন করা হবে, বিশ্বাস আছে তোমার, তুমি জানো তোমাকে প্রশ্ন করা হবে তোমার রব কে, প্রশ্ন করা হবে তোমার দিন কি, প্রশ্ন করা হবে তোমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, প্রশ্ন করা হবে কিনা, আচ্ছা এই তিন প্রশ্ন সম্পর্কে আমাদের সবার জ্ঞান আছে কিনা, তুমি জানো, বলো যদি তুমি আল্লাহর বিধান না মানো তাহলে কবরে যখন তোমাকে প্রশ্ন করা হবে তোমার রব কে, তখন তুমি কি বলতে পারবে আমার রব আল্লাহ, তুমি যদি দীন ইসলাম না মানো তাহলে তুমি কি বলতে পারবে আমার দীন ইসলাম, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা অনুযায়ী না চলো তাহলে তুমি কি উত্তর দিতে পারবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কারণ নবীর সাথে তোমার সম্পর্ক নাই, কানেকশন নাই, আল্লাহ নবীর সাথে কানেকশন নাই, আল্লাহর সাথে তোমার কানেকশন নাই, তোমার প্রশ্ন দিবে কিরকম, তাই মুসলিম সুধরে যাও, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। মিন নুতফাতিন খালাকাহু ফাকাদদারাহু সুম্মা সাবীলা ইয়াসসারাহু, তারপরে তার পথ বের করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, পথ সহজ করে দিয়েছেন, এর অর্থ কি, এর অর্থ এরকম দুই দুটি করেছেন, এমনি ক্ষেত্রে এখানে মায়ের পেটে তো সব রব্বুল আলামিন মায়ের পেটে থাকাকালীনই তার তকদির নির্ণয় করেছেন, তাই না, দুই ধরনের তফসির আগে শুনলেন, এখানে মায়ের পেট থেকে বের হওয়ার পথও বের করে দিয়েছেন, সুবহানাল্লাহ, পথ সহজ করে দিয়েছেন, আর আরেকটা হল দুনিয়াতে সে যখন আসে তখন আল্লাহ পাক তার জন্য পথ সহজ করে দিয়েছেন, দুই পথ দেখিয়ে দিয়েছেন, ওয়াহাদাইনাহু নাজদাইন, আমি তাকে ভালো পথ দেখিয়ে দিয়েছি খারাপ পথ দেখিয়ে দিয়েছি, এবারে তার সামনে দুই পথ,

যে কোনো জায়গায় আপনি দেখবেন সাধারণত বিশেষ কারণ ছাড়া যে কোনো চলাচল জানা যায় 100 জনের অধিক হয় কিনা বাংলাদেশের মাটিতে, অনেক বেশি হয়, একদম গরিব দুর্বল হলে আমি দেখি অনেক লোক হয়, ঠিক না ভাই? কোনো কোনো লোক একটু যদি ভালো হয় তাহলে হাজার হাজার মানুষ হয়, কোনো কোনো মানুষ তো আসলে লক্ষ লক্ষ মানুষ হয়, কোনো কোনো মানুষ ওই বাংলার মাটিতে পাওয়া যায়, গরিব বাংলাদেশ। আর এই জায়গায় আসেন শেখ ইবনে উসাইমিনের মসজিদে যখন সালাতুল জানাজা হয় দেখবেন হাজার হাজার মানুষ, সুবহানাল্লাহ। আবার এখানে যে মানুষ মানুষের মৃত্যু হয় তারা আরো ভালো, কারণ এখানে শিরিক বিদ্যা থেকে মানুষেরা মুক্ত, শিরিক থেকে মুক্ত, তাই না? শিরিক নাই, বেদাত নাই, কবর বোঝা নাই, কবরে গেলার কারণ নাই, কবর বাঁচি যাওয়ার নাই, ইত্যাদি নাই। আলহামদুলিল্লাহ আমরা আশা করতে পারি এখানে যদি মৌত হয় আর এইসব লোকজন যাদের মধ্যে শিরিক নাই বেদাত নাই ওরা যদি দোয়া করে এদের দোয়া নিয়ে দিলে কবর হবে ইনশাআল্লাহ। তাই কারো মৌত হলে এখানে নিয়ে যান না বাংলাদেশ, বললেই না যাবো আলহামদুলিল্লাহ, কেন বাংলাদেশ নিয়ে যাবেন, যত তাড়াতাড়ি সম্ভব দাফন করিয়ে দিবেন, লেট করবেন না, বুঝতে পারছেন? আল্লাহ আমাদের তৌফিক দিন। এরপরে উম্মা ইলা শাআ আনসারহু, তারপরে যখন আল্লাহ চাইবে তখন আবার তাকে তুলবে, এটা কোনদিন হবে? কিয়ামতের দিন, ঠিক না? কিয়ামতের দিন আবার তো কবরস্থ করলেন মারলেন তারপরে আবার তোমাকে চিন্তা করবেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, না সে এখনো অর্থাৎ মানুষের কি আল্লাহ তাকে যে নির্দেশ দিয়েছেন তা সে পালন করেনি। এখানে তফসিলে আরেক আমি একটুই করি, কারণ আরেক তফসিল করলে একটু কথা বলতে হয় না, বুঝে আসবে? দেখুন তো আমার নাম আল্লাহ, আল্লাহ আল্লাহ কি না, তাই হে মানুষ আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন তুমি আল্লাহ আমার দিকে রুজু করো, আমার বিধান পালন করো। এরপর বলছেন খেয়াল করো, একটু খেয়াল করো, فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَى طَعَامِهِ, মানুষের জন্য উচিত সে দেখবে তার খাবার দিকে, খাবার দেখবে, খাবার একটু খেয়াল করুন তোমার খাবারটা কিরকম হয়। বলছেন أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا, আমি উপর থেকে পানি বর্ষণ করি, সুবহানাল্লাহ। তাহলে বৃষ্টি গেলে সৌদি সরকার, আমেরিকা সরকার, বাংলাদেশ সরকার, যদি আল্লাহ না দেয় সৌদি সরকার দিতে পারবে? সে যদি বলে না আমরা কৃত্রিম উপায়ে বৃষ্টি দেবো, কৃত্রিম উপায়ে, ওয়াল্লাহ বড় মুশকিল, বৈজ্ঞানিকেরা চেষ্টা করছে, তারা নাকি বলছে, পরে বলছে কোনো মুশকিল যদি হয়ে যায় পরিবেশ দূষণ হয়ে বলে মহৎ করল, ঠিক না? তো বৃষ্টি কেটে আচ্ছা, তারপরে পানি তো হলো, বৃষ্টি হলো, সবই আপনি বীজ রোপণ করলেন, বীজ থেকে কলি উৎপন্ন হয় কিরকম, আলাদা ছোট মোটো জিনিস কিরকম বের হয়, জমিন জমিন জমি ফাটি উঠ বের হয়, আল্লাহ আল্লাহ বলছে তোমরা শাকাতাল আরদ শাক্কা, তারপর আমি জমিকে ভালো করে সুন্দর ভাবে বিদীর্ণ করি, ফাটিয়ে দেই, কি সুন্দর বের হয় ওই চারা ভিতর থেকে, মাটির ভিতর থেকে না? আচ্ছা, ওইটা যদি জমি শক্ত হয়ে বের হতে হবে, তারপরে আমি তাতে শস্য উৎপন্ন করি, বলেন সুবহানাল্লাহ। ধান কেমন হয়, কেমনে হয়, গম কেমনে হয়, আপনি করেন না আল্লাহ, বের হয় কিরকম, আপনি শুধু বীজের গন্ধ করেন বস, বাকি ওটা বের করার আগে তুমি আল্লাহ, তুমি শাকাতন আল আরদ শাক্কা ফা আমদনা ফিহা হাব্বান, আচ্ছা, ওয়া ইনাবান ওয়া কাদদান, আপনারা ইনাব চিনেন তো, ইনাব ইনাব কি আঙ্গুর খান ভালো হল না, ওয়াইনাবান ওয়া কাদদান শাকসবজি, আগে গরিবেরা শাকসবজি খেত, তাই না? আপনারা নিয়ে আসেন নাকি? হ্যাঁ, ওই যাদের বয়স আমরা বুঝে না, সব গরিব শাকসবজি তো ঠিক নাই, মাছ কিনবে কিরকম, ঠিক না? আচ্ছা, বাজারে গেলে সব বড় বড় মাছ সব ধনীরা নিয়ে যায়, গরিব নাই, গরিবরা কি করবে, কেসি কি আর কি এরকম আর কি আছে, গ্রিম আছে, ছোট ছোট ওগুলো নিয়ে আসবে, তাই না? এখন দেখবেন হ্যাঁ ধনীরাই পাচ্ছে না ছোট মাছ, বড় সুবহানাল্লাহ, শাক সবজি পাচ্ছে না, শুধু খুঁজে শাক কই সবজি কই, তাহলে উল্টা হয়ে গেছে, এবারে গরিব হয়েছে ধনী আর ধনী হয়েছে গরিব, সুবহানাল্লাহ। সুতরাং মিথ্যা, তুমি যদি ফ্রিজ আর্ট করে আর এই সেই করে আল্লাহ ক্ষতি, পেট মুশকিল, নাসা, এখানে দেখবে না আমার কাছে অনেক ছোট থেকে কিছু ছেলে আছে বলে এখনো বয়স হয়ে গেল, এখন 30 বছর হয়ে গেল, বুঝছো, 26 বছর, 27 বছর, 30-32 মিটে হারা গ্যাস প্রবলেম। আমি বলি আমার হয়েছে টিউমার কেন, হ্যাঁ বুঝছো, 30-34 হওয়ার হয়নি, 40-এর ভিতরে গুলো ওই তো এখানে আরেকটা বসে আছে, অল্লাহ তো কেস, হ্যাঁ আচ্ছা তুমি কে দিল, কে দিল না সৌদিতে আসার কারণে আমরা কত খেজুর খাচ্ছি, বাংলাদেশে থাকতে তো বুঝতেন খেজুর মনে হয় একটাই, এখানে আসার পরে আপনি বলবেন 32 প্রকার বা আরো বেশি আছে, বেশি প্রকার খেজুর রয়েছে, সুবহানাল্লাহ, খেজুরের কত কত কোয়ালিটি, তুমি বাংলাদেশ এখান থেকে পাঠিয়েছো, না ভালো না, তুমি তো বুঝলে না কি ভালো কে খারাপ, খারাপ না ভালো, এটা খাবার খাওয়ার পরে খেয়ে খেয়ে বুঝে আসবে এটা ভালো না খারাপ, স্বাদ বুঝতে হবে কোনটা ভালো আর কোনটা কোনটা, ওরা তো আর বুঝে না, ওরা ভাত কিরকম ধান কিরকম এটা বুঝে, কিন্তু খেজুর বুঝে না, খেজুর বলে বুঝে আজকে আফ্রিকার মানুষ। সুতরাং তো বলেন তো সারা সৌদি আরবের মধ্যে উন্নত খেজুর কোন এলাকা, আপনারা যে এলাকায় বসে আছে বলেন আলহামদুলিল্লাহ, বড়াই করতে নাই, এই এলাকার মানুষকে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছে, মাশাআল্লাহ, মদিনার ফজিলত আছে, কিন্তু স্বাদের দিকে এই এলাকার খেজুরের মতো অন্য কোন জায়গা নেই। আমরা আগে যেমন উমরায় যেতাম তো এখানকার লোকজন আমাদের দায়িত্বশীল না, খেজুর দিত অনেক, বলতো মক্কায় ভ্রমণ করো, অনেক গেলাম আজনবীর আসার আগে সৌদিরা এ তমরুল গাসিম, তমরুল গাসিম বলবো নিয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ, তমরুল গাসিম, আগে কিন্তু বর্তমানে আমরা যেভাবে খুব সস্তা সহজভাবে চলে যেতাম না, মক্কায় এরকম যেতে মাত্র অনেক কষ্ট হতো যেতে, বর্তমানে আপনারা 100 মক্কা করে 110 আর বেশি ঘুরে চলে আসেন, ওই সময় আমি 300-400 ওই সময় লাগতো, কত বছর আগে আর বলবো না, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমলে করা এখন আরো সহজ হয়ে গেছে, কত বাগ বাগিচা দিয়েছেন, বিশেষ করে বাগ বাগিচা তো আমাদের দেশে সত্যনবীন বাংলাদেশ বলতে মাশাআল্লাহ, সবই সজু সবুজ শ্যামল বাংলাদেশ, সোনার বাংলা বাংলাদেশ, ওরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সোনার বাংলা ভীষণ মুশকিল, এটা বলছে সোনা যদি আপনি বলবেন শুধু শোনো আল্লাহ কত সুন্দর, এখনো যদি মানুষ হেদায়েত পেয়ে যায় আল্লাহ থেকে রুজু করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে অনেক কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো বুঝি না, আমরা শুধু ফুরুস ফুরুস ফুরুস ফুরুস এইসব নিয়ামত রয়েছে আমাদের দেশে, আপনি দেখলেন বিল্ডিং নেপালে এক ভূমিকম্পে কত হাজার লোক মারা গেল, আজকে সৌদি সংবাদে আমি শুনেছি এরা হচ্ছে 5,000 কত লোক মারা গেছে, আচ্ছা আপনারা কত শুনেছেন, 6,000 আপনারা শুনেছেন, আসলে 6,000 আরো অনেক লোক মারা গেছে মুহূর্তের ভিতরে, কি হয় তুমি শুধু বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, যদি ভূমিকম্প আসে তোমার চিন্তা অন্যান্য শেষ করলো, হায় রে বাবা রে বাবা রে, সৌদিতে আছে 20 বছর যাবৎ 25 বছর একটা বিল্ডিং করলাম সব চলে গেল, করবেন না, হায় রে হায় রে, তোমার কাছে না তোমার নিয়ন্ত্রণে না আল্লাহ নিয়ন্ত্রণে, ওরাই কিছু নেই, তাই তুমি আল্লাহর দিকে রুজু করো, যা পেয়েছো তাতে সন্তুষ্ট থাকো। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাদ আফলাহা মান আসলামা ওয়া রুযিকা কাফাফা ওয়া কানাহু আল্লাহু বিমা আতা, ওই ব্যক্তি সফল হয়ে গেল, ইসলাম কবুল করেছে, আর জীবনযাপন করার মতো কোন রকম রিজিক পেয়েছে। মানে আরেকজনের কাছে হাত পাতাতে হয় না, সে স্বাভাবিক ভাবে সচ্ছলতার সাথে চলতে পারে, আলহামদুলিল্লাহ, অতিরিক্ত না, বেশ কিছু না, স্বাভাবিক লোভে উদয়ের মধ্যবিত্ত একটি অল্প কামায়িয়েছো, তো আমরা বলি তো আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে কিনা, সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর আদায় করছি, তোমার আমাদেরকে আরো বাড়িয়ে দাও, আর তুমি আমাদেরকে যা দিয়েছো আল্লাহর মধ্যে বরকত দাও। আচ্ছা, হাজায়েকা উল্লা ওয়া ফাকিহাতান ওয়া আবনান, আবার বলুন ফাকিহা, ফাকিহা আপনারা বুঝেন তো, ফাকিহা কে বলে, ফাকিহ ফল ফুল, আবনান মুফাসসিরিন সাধারণত বলছেন এটা হচ্ছে ঘাস অথবা গবাদি পশুর খাবার চারা, কারণ আপনার খাবারের প্রয়োজন আছে, ওদের খাবারের প্রয়োজন আছে, ঠিক না? আচ্ছা, ওরা খাবার খায়, পুষ্ট হয়, আর এর দ্বারা আপনি উপকৃত হচ্ছে, সুবহানাল্লাহ। গরু না থাকলে হবে, মহিষ না থাকলে হবে, উট না থাকলে হবে, সব তো তোমার জানো সবই আছে, ঠিক আছে, কিন্তু এইসব জন্তু যদি না থাকে চলবে কিরকম? মাছ না থাকলে হবে, সবজি না থাকলে হবে, ঘাস না থাকলে হবে, ওগুলো সব তোমার জন্য। আল্লাহ বলছেন মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম, এই সব তোমাদের উপপাদ উপকারার্থে এবং তোমাদের চতুষ্পদ জন্তুর উপকারার্থে আমি সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। আর এগুলো আমাদের ফায়দার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তাই আমরা কি প্রত্যেকদিন যখন জাগি তখন একটু ভাবি যে আল্লাহ কত দিয়েছে, তাই সবসময় আল্লাহ নিয়মের স্মরণ করবো আর তার শুক্রিয়া আদায় করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিজামিয়িল মুসলিমিন আল-আহইয়া মিনাল মাইয়িতিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে তোমার নিয়মের কদর আদায় করো, কদর করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের জন্য সকলে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দাও। আল্লাহ তোমার যাবতীয় বিধান পালন করার তৌফিক দাও। আল্লাহ শিরক থেকে বাঁচার তৌফিক দাও, তোমার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, আর আমাদের সকলকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস বাসী করে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين